أَلَمْ نَخْلُقْكُمْ مِنْ مَاءٍ مَهِينٍ আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি হইতে সৃষ্টি করি নাই? فَجَعَلْنَاهُ فِي قَرَارٍ مَكِينٍ অতঃপর আমি উহা রাখিয়াছি নিরাপদ আধারে। إِلَى قَدَرٍ مَعْلُومٍ এক নির্দিষ্ট কাল পর্যন্ত। فَقَدَرْنَا فَنِعْمَ الْقَادِرُونَ অতঃপর আমি ইহাকে গঠন করিয়াছি পরিমিত ভাবে, আমি কত নিপুণ স্রষ্টা। সেদিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য।